খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য উত্তরসূরি রুশি ও সাম্রাজ্যবাদী অপশক্তির গাত্রদাহের কারণ চেচনিয়ার বীর পাহলোয়ান খাত্তাব রাহমাতুল্লাহ, যিনি আপোষ করেননি কোনো তাগুতি শক্তির সাথে, মাথা নত করেননি কোনো খোদাদ্রোহীর কাছে। হ্যাঁ বন্ধুরা, তাকেই উৎসর্গ করছি আমাদের। ওহে খাত্তাব, তুমি বাতিল হটাতে সত্যের পথে দিয়েছিলে ঝা। ওহে খাত্তাব, তুমি বাতিল হটাতে সত্যের পথে দিয়েছিলে ঝা। সারা পৃথিবীর মাঝে তুমি জানিয়ে দিলে মুজাহিদ সদা অকুত ভাই, ব্যাঘ্রের মতো এক হুঙ্কার দিয়ে ছিনিয়ে সে আনবে বিজয়। সারা পৃথিবীর মাঝে তুমি জানিয়ে দিলে মুজাহিদ সদা অকুত ভাই, ব্যাঘ্রের মতো এক হুঙ্কার দিয়ে ছিনিয়ে সে আনবে বিজয়। শত তাগুতের দল খায় ভীতি জল, তাগুতের দল খায় ভীতি জল, হয়ে যায় সবে নির্বাক। ওহে খাত্তাব, তুমি বাতিল হটাতে সত্যের পথে দিয়েছিলে ঝা। তুমি আরব মায়ের জানি সেই ছেলে যে কিনা খালিদ মুসা যুগে সেই মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে জুগিয়ে চলেছ প্রেরণা মোদে। তুমি আরব মায়ের জানি সেই ছেলে যে কিনা খালিদ মুসা যুগে সেই মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে জুগিয়ে চলেছ প্রেরণা মোদে। আজ মনে হলে নেই ধরণী তলে, আজ মনে হলে নেই ধরণী তলে, হয়ে যাই সবে নির্বাক। ওহে খাত্তাব, তুমি বাতিল হটাতে সত্যের পথে দিয়েছিলে ঝা। ওহে খাত্তাব, তুমি বাতিল হটাতে সত্যের পথে দিয়েছিলে ঝা। ওহে খাত্তাব।